আমার সালাম পৌঁছে দিও, খানিক কৃপা করি। কবি বলেছেন না, আমাদের অনেকে হাজি সাহেব ওসিয়ত করে, ভাই আমার খবর নবীর রাজাতে পৌঁছে দিই। ঠিক না বল, সালাম পৌঁছানোর দায়িত্ব দেওয়া হচ্ছে, সে পৌঁছতে পারবে না ভুলে যাবে না স্মরণ রাখবে, ঠিক নেই। আপনি যদি এখানে দাঁড়িয়ে পড়ে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ একবারে বিজয়ের থেকেও বেশি জোরে গিয়ে বেশি দ্রুত গতিতে গিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে যাবে। মানুষের কেন ফেরেশতার মাধ্যমে আপনি সালাম পাঠান, মানুষের মাধ্যমে কেন? সুতরাং এইভাবে সালাম পৌঁছানোর পদ্ধতি ঠিক না। মোট কথা হলো যে কবরকে মিলন ক্ষেত্র বানিয়ে নেওয়া যায় না। নম্বর ১১, জিয়ারতের জন্য সফর করা, জিয়ারতের উদ্দেশ্যে সফর করা। কিরকম সফর করা? মানে আপনি খানা পানি গোটা কম্বল তারপরে কাপড় চোপড় বেঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে আপনি জিয়ারতে গেলেন। এই জিয়ারত করা যায় না না যায়? আপনি কবর জিয়ারত করা যায় না না যায়? কবর জিয়ারত করা শরীয়তে ইসলামের শুরুর দিকে নিষেধ ছিল। কেন? এই শিরকের ভয়ে, তাই না? যে সারা হয়তো এই নতুন নতুন মুসলমান হয়েছে, কবর জিয়ারত শুরু করলে তো ওইরকমই হয়ে যাবে। এই জন্য প্রথমেই নিষেধ করেছেন যে কবর জিয়ারত করো না। আপনাদের মনে থাকবে যে একবার যুদ্ধে কোন এক বড় ইয়ার আছে, বড় ইয়ার বা পুরুষ গাছের পাশ দিয়ে পার হয়ে আছে, সেখানে তরফ তলোয়ার বটকানো ছিল। তলোয়ারে কি হয় শক্তি আছে, মহাশক্তি। তখন কিছু কিছু সাহাবি নও মুসলিম নিজে স্বীকার করছেন যে তখন না হাদিসা কম, হাদিসা আহিবুল ইসলাম, আমরা তো নতুন হাদিসা আহিবুল জাহিলিয়া, আমাদের জন্য একটা বড় গাছ নির্দিষ্ট করে দেন, যে আমাদের বড় গাছ রয়েছে, ওরা তা গ্রহণ করে দলবার শক্তি আসবে, আমাদের আসবে। ওদের অনেক মাবুদ রয়েছে, অনেক দেবতা রয়েছে, আমাদের জন্য একটা দেবতা নির্দিষ্ট করে দেন, দেবতা পূজা করবো। মশার কম যে মশাকে বলতো না, আপনি সেরকম কথা বলছো? সুবহানাল্লাহ, মূর্তিকে কল্পনা করি আমরা, ভগবানের পূজা করি, তাই না? আমাদের মুসলিমরাও বলে আমরা বলে কি কবরে আমার কি আপনার কবর তাদের চাই না, ও বান্দা আপনার কাছে চেয়ে দিবে, সুপারিশ করবে, একই কল্পনা করে আপনি আল্লাহর ইবাদত করবেন, এটা ঠিক নয়। এটা হচ্ছে ওসিলা বানানো, মাধ্যম বানানো। ওই যে জাহিল যুগে তারা বলতো আমরা এদের পূজা করি এই জন্য যে এরা সুপারিশ করবে, কেউ কেউ বলতো এসেছিলেন সেই যুগের মুশরিক আর বর্তমানের যুগের মুশরিকদের মধ্যে পার্থক্য কি? তারা বিপদের সময়ে আল্লাহকে ডাকতো, কোরআনে বহু প্রমাণ আছে, তারা বিপদের সময়ে আল্লাহকে ডাকতো, মুশরিকরা সব সময় তাদের উলিয়া উলিয়াকে ডাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক ভাই এসছেন সৌদিয়াতে, রাইনাশি ভাই এসছেন কিনারে উদাহরণ, আমাকে প্রশ্ন করলেন যে তিনি বলছেন যে পায়রার গোস্ত খান না, পায়রা মানে কবুতরের গোস্ত খান না, কেন জ্বালানি পায়রা সবাই করতে হয় না? আপনারা এমনি জানেন যে বহু মাজারের ধারে কেউ পশু হত্যা করে না, একটা পিঠেও মারবে না, ছুতুও ফেলবে না, জুতো পরে চলবে না, এরকম বিভিন্ন তাজিব আছে, সব সিরকি তাজিব, সিরকি ভয়। শাহজালালের মাজারের এক পায়রা উড়িয়েছে, মারা গেছিল, তাকে তার কবর বানানো হয়েছে, সেখানে মিলাদও বানানো হয়েছে, সম্ভবত সেখানে আবার পায়রা হুজুরের মাজার তৈরি হবে। হ্যাঁ, সেখানে পায়রা হুজুরের মাজার তৈরি হবে, এই অবস্থা শিল্পের অবস্থা। মন কথা দূর থেকে গিয়ে জিয়ারত করা যাবে না, কিন্তু জিয়ারত করা যায়। আল্লাহ নবী প্রথমে নিষেধ করলেন শিল্পের ভয়ে, তারপরে শেষ দিকে বললেন তোমরা জিয়ারত করো, কি উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে? আখেরাতকে স্মরণ করাবে। নম্বর দুই, তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, মৃত ব্যক্তির কাছ থেকে কিছু পাবে এই উদ্দেশ্যে, ঠিক আছে? জিয়ারত করা যাবে না। দলিল কি হুজুর? লা তুশাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তার মানে তিনটে মসজিদ ছাড়া জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না, তার মানে কোন জায়গাতে সফর করা যাবে না। কি কি মসজিদ? মক্কা মসজিদ, মদিনার মসজিদ, আর ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মাকদিস, এই তিনটে মসজিদ ছাড়া অন্য জায়গায় সফর করা যাবে না। হুজুররা বলছেন যে মসজিদ সফর করা যাবে না, কিন্তু কবর সফর করা যাবে না, এটা আল্লাহ নবী বলেননি। মসজিদ সফর করা যাবে না, কিন্তু কবর সফর করা যাবে, কবরের কাছে সফর করা যাবে, তারপর মুক্তির কাছে সফর করা যাবে, হাদিসে নিষেধ নেই। ব্যাস, তাহলে হয় তুর পাহাড় সফর করা যাবে না, যাবে না তুর পাহাড় সফর করা যাবে না, যাবে না। আমরা বলি যাবে না, কেননা এই হাদিস যেহেতু আল্লাহ নবী বলেছেন তিনটে জায়গা ছাড়া, তিনটে মসজিদ ছাড়া আর কোনো জায়গাতে জিয়ারতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, বরকতের উদ্দেশ্যে সফর করা যাবে না। ওরা বলছে যাবে, কিন্তু শোনো, তাই হয় যদি কবর সফর করা যায়, তুর পাহাড় সফর করা যায়, তাহলে সাহাবারা এই হাদিস থেকে এই কথা লিখেছেন মসজিদ না, যে ওই তিনটে মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করা যাবে না, এই কথা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হল তিনটে মসজিদ ছাড়া যে কোনো জায়গাতে উদ্দেশ্যে সফর করা যাবে না, যেমন তুর পাহাড় সফর করা যাবে না। তার দলিল কি? সাহাব আবু হুরায়রা তুর পাহাড় থেকে ফিরে আসছেন, কে? আবু হুরায়রা তুর পাহাড় থেকে ফিরে আসছেন, তারপর